বিশ্ববাসী, দেখো আজ বিশ্বজুড়ে চলছে মুসলিম উম্মার প্রতি জুলুম নির্যাতনের স্টিম রোলার। মজলুমের চিৎকারে ভারী হয়ে আসছে আকাশ বাতাস। ওরা ফরিয়াদ করছে দরবারে ইলাহিতে, আয় আল্লাহ আমাদেরকে জালিমের সকল জুলুম হতে মুক্তি দাও, আর তোমার পক্ষ থেকে পাঠাও উত্তম সাহায্যকারী ও অভিভাবক। আর তাদের ডাকে সাড়া দিয়েই আমাদের আজকের এই আয়োজন। মাজলুমেরি আর তো না দে কাঁদছে ত্রিভুবন। আফগানেরই রাজ্য ছিল কুরআনি বিধান, মার্কিনিদের কালো থাবায় ভেঙ্গে যেখান খান। আফগানেরই রাজ্য ছিল কুরআনি বিধান, মার্কিনিদের কালো থাবায় ভেঙ্গে যেখান খান। আফগানেরই রাজ্য ছিল কুরআনি বিধান, মার্কিনিদের কালো থাবায় ভেঙ্গে যেখান খান। ওদের ছিল শিক্ষা দিতে হাওরে আগুয়ান, রণাঙ্গনে চলো না ধেয়ে আজাদ হোক ইনসান। রণাঙ্গনে চলো না ধেয়ে আজাদ হোক ইনসান। কে আছো জোয়ান হও আগুয়ান, চলো যাই ময়দান, মাজলুমেরি আর তো না দে কাঁদছে ত্রিভুবন। কে আছো জোয়ান হও আগুয়ান, চলো যাই ময়দান, মাজলুমেরি আর তো না দে কাঁদছে ত্রিভুবন। জালিম শাহির নির্যাতনে গর্জে দুষ্ট নাথ, মাজলুমেরি হাহাকারে কাঁদছে সাহারা। জালিম শাহির নির্যাতনে গর্জে দুষ্ট নাথ, মাজলুমেরি হাহাকারে কাঁদছে সাহারা। জালিম শাহির নির্যাতনে গর্জে দুষ্ট নাথ, মাজলুমেরি হাহাকারে কাঁদছে সাহারা। ওদের তরে ঝঞ্ঝা বেগে আগাও নওজোয়ান, রণাঙ্গনে চলো না ধেয়ে আজাদ হোক ইনসান। রণাঙ্গনে চলো না ধেয়ে আজাদ হোক ইনসান। কে আছো জোয়ান হও আগুয়ান, চলো যাই ময়দান, মাজলুমেরি আর তো না দে কাঁদছে ত্রিভুবন। কে আছো জোয়ান হও আগুয়ান, চলো যাই ময়দান, মাজলুমেরি আর তো না দে কাঁদছে ত্রিভুবন। মাজলুমেরি আর তো না দে কাঁদছে ত্রিভুবন। তুমি যে নবীন তুমি যে প্রবীণ তুমি তালিবান, ও তুশিরে উড়াবে ধরায় তাওহীদি নিশান। তুমি যে নবীন তুমি যে প্রবীণ তুমি তালিবান, ও তুশিরে উড়াবে ধরায় তাওহীদি নিশান। তুমি যে নবীন তুমি যে প্রবীণ তুমি তালিবান, দেখবি জয়ী বীর মুজাহিদ ভয় কি আর তোমার। রণাঙ্গনে চলো না ধেয়ে আজাদ হোক ইনসান। রণাঙ্গনে চলো না ধেয়ে আজাদ হোক ইনসান। কে আছো জোয়ান হও আগুয়ান, চলো যাই ময়দান, মাজলুমেরি আর তো না দে কাঁদছে ত্রিভুবন। কে আছো জোয়ান হও আগুয়ান, চলো যাই ময়দান, মাজলুমেরি আর তো না দে কাঁদছে।